فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون ظالم در প্রাপ্ত তাই যা অতীতে উহাদের সমমতলম্বীরা ভোগ করিয়াছে সুতরাং উহারা ইয়ার জন্য আমার নিকট যেন ত্বরা না করে فويل للذين كفروا من يومهم الذي يوعدون কাফিরদের জন্য দুর্ভোগ তাহাদের সেই দিনের যেই দিনের বিষয় উহাদেরকে সতর্ক করা হইয়াছে।